তাহলে একজন মানুষ পৃথিবীতে আসলে তাকে তিনটা জিনিসের মৌলিক ধারণা জ্ঞান পরিষ্কার থাকতে হবে। এক নম্বর হল হায়াত দুনিয়া, দুনিয়ার হায়াত সম্পর্কে। দুই নম্বর মৃত্যু সম্পর্কে। তিন নম্বর হায়াতুল আখেরা, আখেরাতের জীবন সম্পর্কেও তার জ্ঞান থাকা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার অন্তর্গত তেজপুর যুব সমাজের উদ্যোগে আলহাজ হুরমুজ আলী ইশাআতুল ইসলাম মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইএমআই মাসাজিদ, সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন বিষয় কেন্দ্রিক আলোচনা শোনার পরে আজকের মাহফিলের প্রায় শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম যে বয়ান করেছেন, যে আলোচনা করেছেন, এই আলোচনাগুলো যদি আমরা সঠিকভাবে আমল করার চেষ্টা করি তাহলে আজকের এই ইসলামী মহাসম্মেলন সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। রাত্রিও অনেক বেশি হয়েছে, আমরা আর আলোচনা বেশি দীর্ঘায়িত না করে অল্প সময়ের মধ্যে আমরা কোরআন সুন্নাহ থেকে অল্প কিছু কথাবার্তা বলে আজকের মাহফিলের সমাপ্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি কেন্দ্রিক আলোচনা করার কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হল আমাদের মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, যে জীবনটার নাম হল আখিরাত। সেই জীবন কেন্দ্রিক, সেই জীবনের অবস্থা কেন্দ্রিক, সেই জীবনের প্রস্তুতি কেন্দ্রিক অল্প কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে আলোচনাটুকু করব এই আলোচনাটুকু একটা ক্লাসের মতো আলোচনা। আপনারা যারা ইতিপূর্বে আমার আলোচনা শুনেছেন বিভিন্ন মাহফিলে অথবা ইউটিউবে, তো আমরা গতানুগতিক যে মাহফিল আমাদের দেশে হয় ওইরকম আলোচনা না করে আমরা চেষ্টা করি কোরআন এবং সুন্নাহ থেকে একটা বিষয় কেন্দ্রিক, যাতে আমরা যারা এখানে মাহফিলে এসেছি দুই একটা কথা আমরা বুঝতে পারি এবং সাথে করে নিয়ে যেতে পারি, এই লক্ষ্যে আমরা অল্প সময়ের একটি সংক্ষিপ্ত ক্লাস করব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে যে বিষয় জিজ্ঞাসা করা হবে, একটু কথা বলার চেষ্টা করবেন, তাহলে আমরা মনে করব যে আমার কথা আপনারা বুঝতেছেন আর আপনারা ঘুমান নাই, মনোযোগের সাথে আমার কথাগুলো শুনতেছেন, এটা বুঝতে একটু সুবিধা হবে। কি আমরা রাজি আছি তো? জি, আমার ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের মনোযোগ, আপনাদের উপস্থিতি, আপনাদের একাগ্রতাই নির্ভর করে আলোচকের আলোচনা করার, আলোচনা বের হওয়া। অর্থাৎ আলোচনাটা আমি ইচ্ছা করলেও ওইভাবে বের হবে না যতক্ষণ আপনাদের একাগ্রতা, আপনাদের মনোযোগ এদিকে না থাকবে। এজন্য দেখবেন গাভী গরু আছে না, গরু তো, গরু কয় রকমের বলেন তো দেখি, গরু কয় রকমের? জি, আপনাদের এলাকায় মনে গরু নেই? জি, গরু দেখছেন? আপনারা দেখি প্রথমে কথা বলেন না, তার ক্লাস হবে কিভাবে? আমি বললাম যে গরু, গরু যে আছে আমাদের সমাজে, আমরা যে গরু লালন পালন করি, গরু কয় রকমের? দুই রকমের, মাশাআল্লাহ। তাহলে এক রকমের গরু থেকে দুধ পাওয়া যায়, আর এক রকমের গরু থেকে দুধ পাওয়া যায় না। তাহলে যেই গরু থেকে দুধ পাওয়া যায় ওই গরুগুলাকে কি গরু বলে? গাভী। আর আঞ্চলিক ভাষায় গাই গরু বলে নাকি? হ্যাঁ, আর শুদ্ধ ভাষায় গাভী বলে থাকে। আচ্ছা, দেখবেন যে একই গরু, একই গরুর দুধ কেউ দহন করলে 2 কেজি পায়, আবার ওই একই গরুর দুধ যে লোক দুধ দইতে জানে না, ভালো করে এক্সপার্ট না, এ ব্যাপারে ভালো জ্ঞান নাই, এই লোক যদি দুধ দহন করে তাহলে দেখবেন যে ওই 2 কেজির জায়গায় 1 কেজি পাবে অথবা 1.5 কেজি পাবে, 2 কেজি পাবে। তার অর্থ এই নয় যে গরু এটার ভিতরে দুধ নাই, দুধ ঠিকই আছে কিন্তু দুধ দইতে জানতে হয়, দুধ দোয়ার জ্ঞান থাকতে হয়, এটার অভিজ্ঞতা থাকতে হয়, এক্সপার্ট হইতে হয়। এই জন্য একই গাভীর দুধ কেউ দহন করলে 2 লিটার পায়, আবার কেউ দহন করলে 1 লিটারও পায়, 1.5 লিটারও পায়, আবার কেউ দহন করতে গেলে গরু লাথি মারে, আবার কেউ দহন করতে গেলে দেখবেন যে সুন্দর করে আরামে দাঁড়ায় থাকে। তাহলে এটা নির্ভর করে কাদের উপরে? যে দুধ দইবে তার উপরে নির্ভর করে। এই জন্য একই বক্তার আলোচনা, একই ব্যক্তির আলোচনা দেখবেন যে কোনো জায়গায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হয়েছে, আবার কোনো জায়গায় দেখবেন যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় নাই। এটা নির্ভর করে শ্রোতার উপর। শ্রোতা যত বেশি মনোযোগী হয়, যত বেশি আগ্রহী হয়, তত আল্লাহ রাব্বুল আলামিন বক্তার মুখ থেকে, আলোচকের মুখ থেকে, খতিবের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ পাক বের করে দেন। এই জন্য আমরা চেষ্টা করব যে অল্প সময় আমরা কথা বলব, অত্যন্ত মনোযোগের সাথে, সবরের সাথে আমরা কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক 2টা হায়াত সৃষ্টি করেছেন। কয়টা হায়াত? 2টাই কিন্তু হায়াত। একটা হলো হায়াতুদ দুনিয়া, আর একটা হলো হায়াতুল আখিরাহ। একটা হলো হায়াতুদ দুনিয়া, আর একটা হলো হায়াতুল আখিরাহ। আপনারা দেখি কথা বলেন, একটার নাম হলো হায়াতুদ দুনিয়া, আর একটার নাম হলো হায়াতুল আখিরাহ। দুটেই কিন্তু হায়াত, দুটেই কিন্তু জীবন। আমরা এখন হায়াতুদ দুনিয়ার মধ্যে আছি না হায়াতুল আখিরার মধ্যে আছি? আমরা এখন আছি হায়াতুদ দুনিয়ার মধ্যে। এরপরে আমরা আরেকটা দেশে, আরেকটা জগতে, আরেকটা জীবনে চলে যাব, যে জীবনটার নাম হলো হায়াতুল আখিরাহ। আচ্ছা, হায়াতুল আখেরা যাব না বা সেই দিকে না গিয়ে অন্য দিকে চলে যাব বা সেই দিকে যাওয়া থেকে বেঁচে থাকবো, এরকম কোন মানুষ কি আমরা আছি? নাই। অর্থাৎ মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই আমাকে আপনাকে হায়াতুল আখেরা প্রবেশ করতেই হবে, হায়াতুল আখেরায় যেতেই হবে। এর থেকে বাঁচা বা না গিয়ে অন্যদিকে লুকিয়ে থাকার পালিয়ে থাকার কোন উপায় আমাদের নেই। এজন্য একজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে তাকে তিনটি বিষয় সম্পর্কে মৌলিক কিছু ধারণা কিছু জ্ঞান তার থাকতে হয়। এক নম্বর বিষয়, সে যে দুনিয়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই জমিনে যেই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়া সম্পর্কে হায়াত দুনিয়া সম্পর্কে তার কিছু জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আমি যেই জমিনে আছি যেই পৃথিবীতে আছি এই পৃথিবীটা কেমন, এটার দাম কত, এটার মূল্য কেমন, কতদিনের জন্য আছি, তারপরে এই দিনগুলো আমি কিভাবে কাটানো উচিত, এটার একটা প্ল্যান, এটার একটা কর্মসূচি দুনিয়ার জন্য তার থাকতে হবে। আরেকটা জিনিস তার থাকতে হবে যে আমার মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, কিন্তু দুই জীবনের মাঝখানে সেতুবন্ধন, দুই জীবনকে মাঝখানে পরিবর্তন করে ট্রান্সফার করে যে সীমান্ত বর্ডার সেটার নাম হলো মওত, সেটার নাম হলো মওত, মৃত্যু। এই মৃত্যুর জন্য কিছু প্রস্তুতি দরকার আছে, কারণ বর্ডার ক্রস করতে হইলে যদি আপনি ঠিকমতো কাগজপত্র না নিয়ে যান তাহলে বর্ডার ক্রস করার সময় আপনাকে অনেক হয়রানির অনেক কষ্টের সম্মুখীন হতে হবে, তাহলে মৃত্যুর প্রস্তুতিও দরকার আছে। তিন নম্বরে, বর্ডার ক্রস করে বর্ডার অতিক্রম করে যেই দেশে যাব ওই দেশটা সম্পর্কেও আমার কিছু জ্ঞান অর্জন করা দরকার আছে, কারণ ওই দেশের আবহাওয়া কেমন, ওই দেশের মানুষ কি খায়, সেখানের বসবাসের মাধ্যম কি, সেখানকার আইন কেমনের মাধ্যম কি, সেখানের খাবারগুলো হালাল না হারাম, সেখানকার মানুষ কেমনে জীবনযাপন করে, সেখানে গিয়ে আমি কিভাবে থাকবো, কতদিন থাকবো, এই সব বিষয়গুলো সম্পর্কেও তাকে জ্ঞান অর্জন করা লাগে। তাহলে একজন মানুষ পৃথিবীতে আসলে তাকে তিনটা জিনিসের মৌলিক ধারণা জ্ঞান পরিষ্কার থাকতে হবে। এক নম্বর হল হায়াত দুনিয়া, দুনিয়ার হায়াত সম্পর্কে, দুই নম্বর মৃত্যু সম্পর্কে, তিন নম্বর হায়াতুল আখেরা, আখেরাতের জীবন সম্পর্কেও তার জ্ঞান থাকা দরকার। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই তিনটা বিষয় সম্পর্কে একেবারে সংক্ষেপে কিছু মৌলিক ধারণা, এই জীবনগুলো সম্পর্কে আমাদের আজকে ধারণা দেওয়ার সংক্ষেপে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা যেই দুনিয়াতে আছি যেখানে আছি এটার নাম হলো কি, কথা বলেন, এখানে যেখানে আমরা আছি এটার নাম হলো দুনিয়া। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাযিল করেছেন, কয়টা আসমানি কিতাব নাযিল করেছেন বলেন দেখি, আল্লাহ পাক আসমানি কিতাব নাযিল করেছেন কয়টা? 104টা, কথাটা ঠিক না, বড় বড় 4টা, কিন্তু এর বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কিতাব অসংখ্য সহিফা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যত কিতাব আল্লাহ পাক জমিনে নাজিল করেছেন প্রত্যেকটা কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দিয়ে দিয়েছে। মানে এমন কোন কিতাব আল্লাহ জমিনে নাজিল করেন নাই যেই কিতাবের ভিতরে এই আয়াতটা ছিল না। আয়াতটা কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে সকল জিনকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে দুনিয়ার হায়াতটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকো, অনেক বেশি মূল্যায়ন করে থাকো। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, কিন্তু তোমার জন্য আখিরাতের যে জীবনটা মৃত্যুর পরবর্তী যে জীবনটা সেই জীবনটা অনেক বেশি কল্যাণকর, অনেক বেশি তোমার জন্য স্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই কথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে সহিফাগুলো নাজিল করেছি ওই সহিফাগুলোর ভিতরেও এই কথাটা আমি বলছি। সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিমের সহিফা, মূসার সহিফা, এমনকি যত সহিফা যত আসমানি কিতাব এই জমিনে নাজিল করেছি সকল আসমানি কিতাবের ভিতরে এই কথাটা বলে দিয়েছি। অর্থাৎ আল্লাহর জমিনে এমন কোন মানুষ জমিনে আসে নাই যে মানুষটার কানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পৌঁছাই দেন। তাহলে আল্লাহ পাক মানবতার জীবনকে মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দিছে। একটা ভাগের নাম হায়াতুল দুনিয়া, আর একটা ভাগের নাম হায়াতুল আখিরাত। আল্লাহ পাক এই হায়াতটার নাম রেখেছেন হায়াতুল দুনিয়া। দুনিয়া মানে হলো দনুবন থেকে, দনুবন মানে হলো তুচ্ছ নগণ্য। আপনা আমরা বলি না আপনা, আপনা মানে এত দামি না, যেটা তুচ্ছ যেটা নগণ্য এরকম জিনিসকে আমরা বলে থাকি আপনা। এই আপনা থেকে দনুবন, দনুবন থেকে দুনিয়া। আল্লাহ পাক এই জীবনটার, এই জগৎটার, এই পৃথিবীটার নামে রেখেছেন দুনিয়া। আল্লাহ পাক নামের মধ্যেই বুঝাই দিছেন যে বান্দা এই দুনিয়ার দাম নাই, এটা একেবারে তুচ্ছ, এটা নগণ্য, এটা অস্থায়ী, এটা কোনো দামি জায়গা না, দামি জীবন না। প্রথমের নামের ভিতরে আল্লাহ পাক দুনিয়ার পরিচয় দিয়ে দিয়েছেন দুনিয়াটা কি জিনিস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরিচয় তুলে ধরেছেন সূরা আল হাদিদের 20 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কতগুলো সিফাত, দুনিয়ার কতগুলো গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ জেনে রাখো ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, এলামো দুনিয়ার সকল মানুষ জানো, জ্ঞান অর্জন করো, এলেম শিখো, তাহলে দুনিয়ার দাম কত, দুনিয়া কেমন, এই সম্পর্কে এলেম শিখা ফরজ, আল্লাহর নির্দেশ। এলামো দুনিয়ার সমস্ত মানুষ এলেম শিখো, জানো, বুঝো দুনিয়া সম্পর্কে, কারণ দুনিয়া সম্পর্কে তোমার জ্ঞান না থাকলে তুমি আখেরাত অর্জন করতে পারবে না, কারণ তুমি বুঝবে না যে দুনিয়ার দাম কত আখেরাতের দাম কত। তুমি তো দুইটার সমান দাম মনে করে বসে থাকবে, তুমি ঘোড়া আর গাধা দুটার দাম মনে করবে সমান। অনেক সময় দেখা যাবে কম দামি জিনিস দেখতে অনেক মোটা তাজা, অনেক সুন্দর হয় না, এরকম এটা দাম কম। তাহলে দুনিয়া দেখে তুমি মনে করবা এটা অনেক দামি, অনেক মূল্যবান, এই কথা মনে করে তুমি ভুল বুঝে বসে থাকতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এলেম শিখো, জানো, বুঝো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো, খেলাধুলার সামগ্রীর মতো। দুনিয়ার পরিচয় হলো খেলাধুলার সামগ্রীর মতো, লাইবুন, লাইবুন মানে খেলাধুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে কোন মানুষ 24 ঘন্টা যেমন খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে না, 24 ঘন্টার মধ্যে অল্প একটু সময় খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকে, বাকি সময়টা অন্যান্য কাজে ব্যস্ত থাকে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনের যেই পুরোপুরি হায়াতটা, ওই হায়াতের মধ্য থেকে একটু মাত্র সামান্য একটু অংশ হলো হায়াতুদ দুনিয়া, বাকি বিশাল সময় তোমার রয়ে গেছে হায়াতুল আখেরাত, তোমার দুনিয়ার হায়াতটা অল্প একটু সময়, বেশি সময় না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, বান্দা খেলার সামগ্রীকে মানুষ বেশি আদর যত্ন করে না, খেলার সামগ্রীগুলোকে পা দিয়ে শুধু লাথি মারে। ফুটবল খেলে দুনিয়ার মানুষ, লাথি দেওয়ার মধ্যে সফলতা, যে যত জোরে লাথি দিতে পারে, যে যত জোরে আঘাত করতে পারে, ওইটার ভিতরে সফলতা। ক্রিকেট খেলে যে যত জোরে মারতে পারে, জোরে মারার উপরে নির্ভর করে, 4 হয় 6 হয় কত কিছু হয় না, যে যত মারতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়া আদর করার জিনিস না, বুকে নিয়ে চুমা দেওয়ার মতো জিনিস না, দুনিয়ার যত বেশি লাথি মারতে পারবে তত তুমি সফল হইবা, দুনিয়ারে যত বেশি আঘাত করতে পারবা, যত দূরে মারতে পারবা তত তুমি বেশি বেশি ছক্কা পাইবা, যত জোরে মারতে পারবা, যত দূরে মারতে পারবা দুনিয়া, তত তোমার আখেরাতের ছক্কা হবে। কিন্তু দুনিয়াকে আদর যত্ন করে নিয়ে বসে থাকবা, আখেরাত বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে মানুষ ওই খেলাধুলার সামগ্রীকে ব্যবহার করে, খেলাধুলার সামগ্রীকে লাথি মেরে আঘাত করে, কিন্তু লাথি মেরে মেরে মানুষ গোল্ড মেডেল পেয়ে যায়, লাথি মেরে মেরে মানুষ ব্রোঞ্জ পদক পেয়ে যায়, লাথি মেরে মেরে মানুষ দুনিয়ার কত মূল্যবান দামি সামগ্রী পেয়ে যায়, কি বলেন, পায় না? লাথি মারে, লাথি মেরে মেরে ফুটবলটাকে কেউ গোল্ড মেডেল পেয়ে গেছে, কেউ ব্রোঞ্জ পদক পাই গেছে, কেউ রূপার মেডেল পাই গেছে, কে কত মূল্যবান দামি দামি জিনিস পাই গেছে, লাথি মারার মধ্যে স্বর্ণ পদকও আছে, আছে না? জোরে জোরে আঘাত করার মধ্যে স্বর্ণ পদকও আছে, মূল্যবান সামগ্রী উপহার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াটাকে আমি আল্লাহ এরকম খেলাধুলার সামগ্রী বানাই দিছি, তুমি যদি ভালো করে খেলতে জানো, এই দুনিয়ার সামগ্রী ব্যবহার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণ দিয়ে বাড়ি বানায় রাখছেন, সুবহানাল্লাহ, রৌপ্য দিয়ে বাড়ি বানায় রাখছেন, মুক্তা মণি মুক্তা দিয়ে বাড়ি বানায় রাখছেন। তুমি দুনিয়াকে এভাবে সঠিকভাবে ব্যবহার করে যদি ঠিক মতো গোল দিতে পারো, ঠিক মতো তুমি ছক্কা মারতে পারো দুনিয়াকে দিয়ে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিভিন্ন রকমের পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য দুনিয়াটাকে পরিচয় করে দিয়েছেন, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়াটা একটা খেলাধুলার সামগ্রী, এর থেকে বেশি কিছু নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দেন, দুনিয়ার পরিচয় হল এটা তেমন দামি জিনিস না, এটা বেশি মূল্যবান জিনিস না, এটা একেবারে তুচ্ছ নগণ্য। যদি এই দুনিয়ার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার দানা পরিমাণ, একটা মাছের ডানা পরিমাণ এত পরিমাণ মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোন নাফরমান বান্দা বান্দিকে আল্লাহ জমিনে বসবাস করতে দিতেন না। অর্থাৎ এই দুনিয়াটার কোনো দাম নাই, এই দুনিয়াটার কোনো তত মূল্যবান জিনিস না, এটা আল্লাহ গুণ, এটা একেবারে তুচ্ছ, এটা একেবারে নগণ্য, এটা একেবারে নিরর্থক। অর্থাৎ বান্দা এটার চাকচিক্যতা দেখে, এটার জাঁকজমক দেখে তুমি দুনিয়াটাকে মূল্যবান মনে করে বসে থাকিও না। ওয়া জিনাতুন, দুনিয়ার আরেকটা পরিচয় হলো এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে রেখেছেন, সাজিয়ে গুছিয়ে রেখেছেন, চাকচিক্যময় করে রেখেছেন। এটা মরুভূমির মধ্যে, মরুভূমির বালির মধ্যে যেমন দূরের থেকে দেখা যায় পানি আছে, কিন্তু দেখা যায় দৌড়াইতে দৌড়াইতে কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরুভূমির বালুর মধ্যে দৌড়ায়, সারা দিন সারা রাত সারা জীবন দৌড়াইতে পারবে, ওই বালুর ভিতরে পানি পাওয়া যায় না। কিন্তু দূরের থেকে তাকালে মনে হয় ওই বালুর ভিতরে পানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এরকম চাকচিক্যময় করে, এরকম সুশোভিত করে, এরকম সাজিয়ে গুছিয়ে রেখেছেন, মনে হয় যেন দুনিয়াটার ভিতরে অনেক কিছু আছে। বান্দা দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে, কিন্তু সারা জিন্দগি দৌড়াইও দুনিয়ার ভিতরে কিছু পাওয়া যায় না। এজন্য দেখবেন যে যেটার পিছনে দৌড়ায় একটু চিন্তা করলে বুঝবেন আসলে দুনিয়াটার ভিতরে তেমন কিছু নাই, এটা উপরে পিটপাট, ভিতরে সদরঘাত। এটার উপরে দি দেখা যায় অনেক সুন্দর মাকাল ফলের মতো, উপরে দেখতে অনেক সুন্দর মনে হয়, অনেক চাকচিক্যময় মনে হয়, ভিতরে তিতা, ভিতরে মিষ্টি নাই, ভিতরে সুন্দর নাই। একজন সুন্দর মানুষ, একজন সুন্দর মহিলা, একজন সুন্দর পুরুষ, অনেক মানুষ দেখা যায় এদের পিছনেও দৌড়ায়, আছে না এরকম মানুষ, সৌন্দর্যের পিছনে দৌড়াইতেছে, কেউ সম্পদের পিছনে দৌড়াইতেছে, কেউ দুনিয়ার বিভিন্ন জিনিস পাওয়ার জন্য দৌড়াইতেছে। একজন সুন্দর মানুষ, একজন সুন্দর মহিলা, সুন্দর নারী, তাকে কিছু ওষুধ খাওয়াই দেন, যে ওষুধ খাওয়ার পরে একটানা দশ দিন বিশ দিন পর্যন্ত শুধু ডায়রিয়া হবে, এরকম কিছু ওষুধ খাওয়াই দেন। দশ দিন বিশ দিন এক মাস পর্যন্ত যদি একাধারে ডায়রিয়া হয়, এক মাস পরে যাই দেখেন আগে যে সৌন্দর্য তার শরীরের ভিতরে দেখেছেন এখন আর ওই সৌন্দর্য তার শরীরের ভিতরে নাই, দেখবেন একেবারে পরিবর্তন, আগের মতো কিছুই নেই। আগে দেখছেন একরকম, এক মাস একাধারে যদি ডায়রিয়া হয় এক মাস পরে যাই দেখবেন কি কথা বলেন আরেক রকম, ভিন্ন রকম, শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে, এখন আর শরীরের ভিতরে ওই সৌন্দর্যটুকু নাই। তাহলে এই সৌন্দর্য কোথায় গেল, এই সৌন্দর্য কিসের মধ্যে ছিল, তার শরীরের মধ্যে এক মাস আগে কি ছিল এখন কি নাই। আমার ভাইরা এবং বোনেরা চিন্তা করে দেখেন ওই শরীরের ভিতরে যে সৌন্দর্যটা ছিল এই সৌন্দর্যের আড়ালে ছিল কিন্তু ওই যে ডায়রিয়া হয়ে গেছে, এগুলা এগুলাই ছিল সৌন্দর্যের মূল, কি বলো কি কথা কয় না, এগুলাই ছিল সৌন্দর্যের মূল। তাহলে আপনি এতদিন পর্যন্ত যে সৌন্দর্যের পিছনে দৌড়াইলেন আসলে আপনি ওই ডায়রিয়ার পিছনে দৌড়াইছেন, দামি কোন জিনিসের পিছনে আপনি দৌড়ান নাই। আল্লাহ পাক দুনিয়াটাকে এরকম জিনাত বানিয়ে চাকচিক্যময় বানিয়ে রাখছেন, দেখতে মনে হয় অনেক সুন্দর, দেখতে মনে হয় অনেক দামি, দেখতে মনে হয় পানি আছে, কিন্তু আপনি খালি দৌড়াইবেন খালি দৌড়াইবেন কিন্তু কিছুই পাবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই বর্ণনাটা দিয়েছেন, والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ রাব্বুল আলামিন মানে আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য সুশোভিত করে রেখেছি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা নারীদেরকে দিয়ে দুনিয়া সুশোভিত করে রেখেছি সন্তান সন্ততি দিয়ে দুনিয়াটা সুশোভিত করে রেখেছি রাশি রাশি সম্পদ দিয়ে দুনিয়াটা সুশোভিত করে রেখেছি সুন্দর গাড়ির আকর্ষণ সুন্দর বাড়ির আকর্ষণ সুন্দর সুন্দর সম্পদের সুন্দর সুন্দর ফসলের সুন্দর সুন্দর চতুষ্পদ জন্তুর বিভিন্ন কিছু দিয়ে এই দুনিয়াটাকে আমি চাকচিক্যময় করেছি জিনাত বানিয়ে রেখেছি আল্লাহ বলেন বান্দা মনে রাখবা যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া এগুলা হলো দুনিয়ার জীবনের সামান্য উপভোগের বিষয় এগুলা শুধু তোমাদের দুনিয়ার সামান্য উপভোগের বিষয় এর বেশি কিছু না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ সাজাইছি ওয়াতাফাখুরুম বাইনাকুম দুনিয়ার জীবনটা হলো তোমাদের মধ্যে ফখর করার একটা জায়গা গর্ব করার জায়গা অহংকারের জায়গা কার থেকে কার সম্পদ বেশি কার থেকে কার প্রভাব প্রতিপত্তি বেশি কার থেকে কার ছেলে মেয়ে দক্ষ হয়েছে শিক্ষিত হয়েছে কার ছেলেগুলো বেশি মানুষ হয়েছে কার থেকে কার কি বেশি হয়েছে এগুলো নিয়ে একজন আরেকজনের সাথে ফখর করার জায়গা হলো দুনিয়া দুনিয়াটা হলো শুধু ফখর অহংকার অহংকারের জায়গা দেখবেন পুরা এলাকা খুঁজে দেখবেন ছোট মানুষ কাউকে পাইবেন না সবাই বড় আরেকজনের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে ভাই অমুকেরা কেমন আরে এরা তো এদের বাপ দাদা ভাত পায় নাই এখন একটু টাকা পয়সা হয়েছে আর মানে দেখবেন যে কাউকে সে মনে করবে না যে তার থেকে বড় সেই সবাই বড় মানে সবাই নিজেকে পৃথিবীতে বড় মনে করে কেউ ছোট পুরা অঞ্চল পুরা এলাকা খুঁজে দেখবেন একজন ছোট হুজুর খুঁজে পাওয়া যাবে না সব বড় হুজুর কি কর ছোট হুজুর কোনটা আছে পুরা এলাকা খুঁজেন পুরা টাঙ্গাইল খুঁজেন একজন ছোট হুজুর খুঁজে পাইবেন না সবাই আমরা কি বড় হুজুর অর্থাৎ এই দুনিয়াটাই হলো তাফাখুরুম বাইনাকুম আল্লাহ বলেন দুনিয়াটাই হলো ফখরের জায়গা গর্বের জায়গা অহংকারের জায়গা এটা আর কিছুই না ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার আরেকটা পরিচয় হলো দুনিয়াতে মানুষ শুধু সম্পদ বাড়ানোর পিছনে প্রভাব প্রতিপত্তি বাড়ানোর পিছনে মানুষ শুধু দৌড়ায় মানুষ শুধু দৌড়ায় মানুষ শুধু দৌড়ায় পৃথিবীতে কোনো মানুষ কোনো জায়গায় বসে নাই কোনো জায়গায় বসে নাই সব মানুষ দৌড়াইতেছে সব মানুষ দৌড়াইতেছে জিজ্ঞাসা করেন ভাই কোথায় দৌড়াও কোথায় দৌড়াও কেউ দেখবেন সম্পদের পিছনে দৌড়াইতেছে সম্পদের পিছনে 1 কোটি টাকা আছে কেমনে 5 কোটি বানানো যাবে 5 কোটি আছে 10 কোটি বানানো যাবে 10 কোটি আছে 100 কোটি বানানো যাবে সারা দুনিয়া যদি তাকে এনে দেওয়া হয় তাও তার সম্পদের তৃষ্ণা মিটবে না যাকে এই রোগে ধরছে সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা আপনি যদি সারা পৃথিবীর সমস্ত সম্পদ আনি দেন তাও কিন্তু তার কাছে মনে হবে যে এখনো শেষ হয় আরো দরকার আবার কেউ কেউ আছে সম্পদ ছাড়া শুধু প্রভাব প্রতিপত্তি ক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা কার থেকে কার ক্ষমতা বাড়ানো যায় শুধু দৌড়ায় কি ব্যাপার ভাই ভাই আগে ছিলাম গ্রামের নেতা এখন হচ্ছে ইউনিয়নের নেতা এখন হবো উপজেলার নেতা এখন হবো জেলার নেতা এখন হবো সারা বাংলাদেশের নেতা এখন হবো সারা বিশ্বের নেতা শুধু প্রভাব প্রতিপত্তি ক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা এর পিছনে দুনিয়ার মানুষ দৌড়ায় আল্লাহ বলেন দুনিয়াটা হলো সম্পদ আর ক্ষমতা প্রভাব প্রতিপত্তির প্রতিযোগিতার তাকাসুরের জায়গা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা সূরা নাযিল করেছেন সূরাটার নাম হলো সূরা তাকাসুর সূরা আত-তাকাসুর। তাকাসুর মানে আধিক্যের প্রতিযোগিতা, কেউ সম্পদের আধিক্য আর কেউ ক্ষমতার প্রভাব প্রতিপত্তির আধিক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাকুমুত্তাকাসুরু হাত্তাসুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ এই তাকাসুরের পিছনে দৌড়ায়, তাকাসুরের পিছনে দৌড়ায়, তাকাসুরের পিছনে দৌড়ায়। কেউ সম্পদ বাড়ানোর জন্য দৌড়াইতেছে, কেউ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দৌড়ানো এক সময় এক জায়গায় গিয়ে থেমে যাবে, সেই জায়গাটার নাম হইল আল মাকাবের কবরস্থান। কবরস্থানে যাওয়া পর্যন্ত শুধু দৌড়ায়, শুধু দৌড়ায়, শুধু দৌড়ায়, কোনদিন দৌড়ানি থামে না, কিন্তু এক জায়গায় গিয়ে থেমে যায়, সেই জায়গাটা হল কবরস্থান। শুধু দৌড়াইতে আছে সম্পদের পিছনে, প্রভাব প্রতিপত্তির পিছনে, দৌড়ানো আর থামে না, থামে না, এক জায়গায় গিয়ে একেবারে থেমে গেছে, স্টপ হয়ে গেছে, দাঁড়াই গেছে। সেই জায়গা হইল কোথায়? কবরস্থান। আমাদের দেশে মানুষ একজন আরেকজনের বলে শুনো মোল্লার দৌড় হইল মসজিদ পর্যন্ত। কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। আর উনি মনে করে উনি অনেক বুদ্ধিমান, উনি অনেক চালাক, এই জন্য উনার দৌড় খালি মসজিদ পর্যন্ত না, উনার দৌড় আরো অনেক দূর পর্যন্ত আছে। আল্লাহ বলতেছেন তোমার দৌড়ও বেশি দূর না, তোমার দৌড় কোন পর্যন্ত? তোমার দৌড়ানিও সর্বশেষ সীমা হল কবরস্থান পর্যন্ত। দেখবেন যে সমস্ত ভাইয়েরা বোনেরা নামাজ পড়ে না, আল্লাহর দিনের সাথে সম্পর্ক নাই, দিনবিহীন জীবন যাপন করে, এই মানুষগুলো নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে, অনেক চালাক মনে করে। যেই মানুষগুলো নামাজি দিনদার সলেহীন, এই মানুষগুলো সব সময় বোকা মনে করে, যে মানুষগুলো তেমন বুঝে না, আমি অনেক বুদ্ধিমান, অনেক চালাক, এই জন্য আমি নামাজ পড়ি না। খুব চালাক হওয়ার কারণে সে নামাজ পড়ে না, সে অনেক বুদ্ধিমান। আর যারা নামাজ পড়ে মনে করে এরা কি বোকা। সেই গল্প, সেই কিচ্ছা আপনাদের সবার জানা আছে, মসজিদের ভিতরে গরু ঢুকছে, এই কিচ্ছা সবাই জানা। মসজিদের ভিতরে দৌড়ায় গিয়ে এক গরু ঢুকছে, মসজিদের ইমাম সাহেব গরুকে মসজিদ থেকে বের করে দৌড়ানো শুরু করছেন, যে এই গরু কোন বেয়াদবের, কোন লোকের গরু মসজিদে ঢুকলো, খুঁজে বের করতে হবে। দৌড়াইতে দৌড়াইতে বাড়িওয়ালা গরুর মালিককে খুঁজে পাওয়া গেল। গরুর মালিককে ইমাম সাহেব বললো এই বেয়াদব, তোমার গরু মসজিদে ঢুকলো কেন? তুমি কোথায় ছিলা? তোমার গরু মসজিদের পবিত্র জায়গা অপবিত্র করে দিছে, মসজিদে ঢুকে গেছে। গরুওয়ালা বলতেছে হুজুর মাফ করে দিয়েন, গরু তো অবুজ, গরু তো বুঝে না, এই জন্য মসজিদে ঢুকে গেছে। আমারে আপনি আজ পর্যন্ত কোনদিন মসজিদে দেখছেন নাকি? আমি যে বুঝি আমি কোনদিন মসজিদে ঢুকছি নাকি? আমার গরু অবুজ, বুঝে না, এই জন্য মসজিদে ঢুকে গেছে, কিন্তু আমার আপনি কোনদিন মসজিদে দেখছেন? আমি কোনদিন মসজিদে গেছি? কারণ আমি তো বুঝি, আমি বুঝি কারণে মসজিদে যাই না। আর গরু বুঝে না, এই জন্য মসজিদে চলে গেছে। মানে যিনি মসজিদে যান না, যিনি দিন পালন করেন না, উনি মনে করেন উনি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, বুদ্ধির ঠেলায় উনি আল্লাহর দিন পালন করতে পারে না। এখন উনি মনে করে উনি অনেক দৌড়াইতেছেন, উনার দৌড় অনেক দূর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার দৌড় বেশি দূর না, তোমার দৌড় কোন পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার এই দৌড়ানো একদিন থেমে যাবে, সেই দৌড়ানোটা থামবে তোমার কবরস্থানে গিয়ে। যখন থামে যাবে তখন তুমি বুঝবা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তখন তুমি বুঝবা আহারে এই দুনিয়ার হায়াতটা তো দোকার সামগ্রী ছাড়া, প্রতারণার সামগ্রী ছাড়া আমার সামনে আর কিছুই ছিল না। আহারে কোন জিনিসের পিছনে দৌড়াইলাম? যা দৌড়ানি দৌড়াইছি সব দৌড়ানোটা আমি ধোকা প্রতারণার পিছনে দৌড়াইছি। কত ভাই অনেক দুর্নীতির মাধ্যমে ঘুষ খায়, ঘুষকে বাড়ি করলো, গাড়ি করলো, কত কিছু করলো, নিজে আর ভোগ করতে পারলো না, নিজে কবরস্থানে গিয়ে দৌড়ানি থেমে গেছে। তার ঘুষের টাকা দিয়ে করা বাড়ি, তার ঘুষের টাকা দিয়ে করা গাড়ি, ঘুষের টাকা দিয়ে করা সম্পদ স্ত্রী ছেলে মেয়েদেরকে দিয়ে চলে গেল, নিজে ভোগ করতে পারলো না। ওই লোক আফসোস করে আর কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আহারে দুনিয়া আমার কি ধোকা দিয়ে দিল, দুনিয়া আমাকে কি ধোকা দিয়ে দিল, আমি এ সকল দুর্নীতি করে, আমি অবৈধ ইনকাম করে নিজে কিছু পেলাম না, নিজে কিছু ভোগ করতে পারলাম না, সব কিছু রেখে আসলাম অন্য মানুষের জন্য, দুনিয়া আমার কি ধোকা দিয়ে দিল, পুরা দুনিয়াটা হলো ইল্লা মাতাউল গুরুর। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, প্রথম নম্বরে আমাকে জানতে হবে এই দুনিয়ার দাম কত, এই দুনিয়ার মূল্য কত, এই দুনিয়াটা কেমন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাঁধে হাত দিলেন, হাত দিয়ে বললেন, ও ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল, ও আব্দুল্লাহ বিন ওমর, দুনিয়ার মধ্যে এমন হয়ে যাও কাআন্নাকা গারিবুন, যেন তুমি একজন প্রবাসী, তুমি একজন বিদেশি। একজন প্রবাসী যখন বিদেশে যায়, উনি সবসময় চিন্তা করে এই দেশটা আমার স্থায়ী দেশ নয়, এই দেশটা আমার জন্মভূমি নয়, এটা আমার মাতৃভূমি নয়, এখানে এসেছি কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য, এই টাকা পয়সা ইনকাম করে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন নিজের এলাকায় নিজের বাড়িতে রয়েছে, তাদের জন্য কিভাবে কিছু পাঠানো যায় চিন্তা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন, দুনিয়ার মধ্যে তুমি এমন হয়ে যাও যেন দুনিয়ার ভিতরে তুমি একজন প্রবাসী, তুমি একজন বিদেশী, কারণ তোমার আসল বাড়ি হলো আখেরাত, তোমার পরবর্তী জীবন হলো আখেরাত। সুতরাং এখানে বসে তুমি আখেরাতের জন্য টাকা পাঠাও, আখেরাতের জন্য সওয়াব পাঠাও, জান্নাতের ভিতরে গাছ লাগাও, তুমি আখেরাতের সামগ্রী দুনিয়াতে বসে পাঠাইতে থাকো, তোমার দুনিয়াটা হলো এখানে বসে তুমি প্রবাসীরা যেরকম করে তুমি এরকম কাজটা করবা, আও আবেরু সাবিল, অথবা তুমি দুনিয়ার মধ্যে হয়ে যাও যেন তুমি একজন রাস্তা অতিক্রমকারী, তুমি রাস্তা অতিক্রম করতে চাই এরকম। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সব সময় বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন সকাল হবে সন্ধ্যার জন্য তুমি অপেক্ষা করিও না, যখন সন্ধ্যা হবে সকাল বেলার জন্য তুমি অপেক্ষা করিও না, কারণ তুমি ওই সন্ধ্যা আর নাও পাইতে পারো, এটা তোমার জীবনের শেষ সন্ধ্যা হইতে পারে, এই সকাল তোমার জীবনের শেষ সকাল হইতে পারে, এই সকালও তোমার আর দ্বিতীয়বার পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। আজকে যে সকালটা পেয়েছো এটাকে তুমি আল্লাহর নিয়ামত গণ্য করে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করিও না, তোমার তাওবার কাজ সারাই ফেল, মৃত্যুর জন্য প্রস্তুতি সকালবেলায় তুমি গ্রহণ করে ফেল, সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে এই অপেক্ষা তুমি করিও না। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা দেখা যায় দুনিয়াটাকে অনেক দামি মনে করে বসে আছে, অনেক মূল্যবান মনে করে বসে আছে, দীর্ঘ হায়াত আমাদের আছে, আরো হায়াত বাকি আছে মনে করে বসে আছে। আমাদের চোখের সামনে প্রতিদিন কত শিশু মারা যায়, কত যুবক মারা যায়, কত ভাই বৃদ্ধ বয়সে পৌঁছার আগে মারা যায়, কত বোন বৃদ্ধ বয়সে পৌঁছার আগে মারা যায়। আমরা মনে করি বৃদ্ধ হলে নামাজি হয়ে যাব, বৃদ্ধ হলে দিনদার হয়ে যাব, বৃদ্ধ হলে হজ করে হাজী সাহেব হয়ে যাব, বৃদ্ধ হলে আমি একেবারে আল্লাহওয়ালা হয়ে যাব। কিন্তু আপনি আমি বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছতে পারবো কিনা এই নিশ্চয়তা আমাকে আপনাকে কে দিল? মৃত্যু যে কোনো বয়সে যে কোনো সময়ে আমাকে আপনাকে গ্রাস করে নিতে পারে। এই দুনিয়ার জীবনটা, দুনিয়ার হায়াতটাকে আখেরাতের হায়াতের দিকে ঠেলে দেয় যে জিনিসটা, সেটার নাম হলো মওত। এই মওত প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে গ্রাস করবেই। মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা আমার আপনার? قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم الله رب العالمين من الرسول আপনি বলে দিন, তোমরা সারা দুনিয়ার মানুষ, মানুষের স্বাভাবিক অভ্যাস, মানুষ সব সময় মৃত্যু থেকে পালায়, মৃত্যু থেকে পালায়, মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাহু মুলাকিকুম, বান্দা তুমি যত বেশি মৃত্যু থেকে পালানোর জন্য চেষ্টা করো না কেন, ফা ইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। তুমি মৃত্যু থেকে যত পালানোর চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবেই। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, এই মৃত্যুটা সবার এক ধরনের হয় না। এই মৃত্যুর কিছু সাকারাত রয়েছে, এই মৃত্যুর কিছু যন্ত্রণা রয়েছে। মৃত্যু যখন আসে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, মৃত্যু যখন এসে হাজির হয়ে যায়, ফেরেশতারা ওই মানুষটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে, ঘেরাও করে ফেরেশতারা চতুর্দিক থেকে তার ভিতর থেকে রুহটা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নালিল মাউতে লাসাকারাত, ইন্নালিল মাউতে সাকারাত, মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা আছে, মৃত্যুর একটা সাকারাতুল মাউত আছে, মৃত্যুর একটা সাকারাত আছে, একটা যন্ত্রণা আছে। এই মৃত্যুর যন্ত্রণা লাঘব করতে হলে তাওহীদ ইমানের মৃত্যু লাগবে। এই মৃত্যুর যন্ত্রণা লাঘব করতে হলে আমলে জিন্দেগীর মৃত্যু লাগবে। এজন্য আল্লাহর কাছে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ। কিসের মধ্যে পড়ি আমরা এই দোয়াটা? জানাজার নামাজ, জানাজার নামাজে এই দোয়ার মধ্যে আমরা কি বলি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যারা এই দুনিয়ায় বেঁচে থাকবো, দুনিয়ার হায়াতের মধ্যে থাকবো, ফা আহইহি আলাল ইসলাম, আয় আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না, যখনই যেই সময়ে আমাদের মৃত্যুটা দিবেন, ফাতাওয়াফফাহু আলাল ঈমান, মৃত্যুটা আমাদেরকে ঈমানের উপরে ঈমানি মৃত্যু দেন। আল্লাহু আকবার, মৃত্যুটা আমাদেরকে ঈমানি মৃত্যু দিবেন। কারণ ইমানি মৃত্যু হলে মৃত্যুর সাকারাত, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানি মৃত্যু নসিব করুন। আমার ভাইরা এবং বোনেরা, এই মৃত্যুর পরে আরেকটা নতুন জীবন শুরু হয়ে যায়, হায়াতুল আখিরাত শুরু হয়ে যায়। হায়াতুল আখিরাত দীর্ঘ সময়, দীর্ঘ সময়, যেই সময়ের কোন কুল কিনারা নাই। শুধু প্রথম স্টেশনটা আমরা দেখি, কিন্তু শেষ স্টেশন পর্যন্ত পৌঁছতে পৌঁছতে কত হাজার বছর অতিক্রম হবে আমার আপনার কারো জানা নাই। এই জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন মাখলুকের কারো কাছে নাই। আমরা আখেরাতের জীবনের যাত্রা শুরু করি কোন জায়গা থেকে, কথা বলো না, কবরের থেকে। এক নম্বর স্টেশন ট্রেনে উঠি কোথা থেকে? কবর থেকে। কবর প্রথম স্টেশন। এই প্রথম স্টেশনে আমরা দেখি, প্রথম স্টেশন পর্যন্ত আমরা যাত্রীটা আগাই দিয়ে আসি, গাড়িতে তুলে দিয়ে আসি, কিন্তু এই যাত্রীর সর্বশেষ গন্তব্য কোথা? জি, সর্বশেষ কোথায় যেতে চান? জান্নাত। তাহলে যাত্রীর সর্বশেষ গন্তব্য কোথায়? জান্নাত। এই জান্নাত পর্যন্ত পৌঁছতে পৌঁছতে মাঝখানে কত হাজার বছর চলে যাবে, কত দীর্ঘ সময় অতিবাহিত হবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আল্লাহর কোনো বান্দা বান্দি জানে না। এই দীর্ঘ সময়ের ভিতরে মাঝখানে অনেকগুলো স্টেশন, অনেকগুলো স্তর, অনেকগুলো জায়গা অতিক্রম করে করে করে করে জান্নাত পর্যন্ত যাইতে হবে। তাহলে ওই স্টেশনগুলো সম্পর্কে, ওই জগৎটা সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। কোন কোন স্টেশন অতিক্রম করে আমি জান্নাত পর্যন্ত যাইতে হবে, মাঝখানের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টেশনগুলো সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। না হয় প্রস্তুতি না থাকলে এই স্থানগুলো অতিক্রম করে জান্নাত পর্যন্ত পৌঁছায় এটা অনেক জটিল এবং কঠিন কাজ। প্রথম স্টেশন যেখানে আমরা দাফন করে আসি, যে স্টেশনে আমরা যাত্রীটাকে দিয়ে আসি, সেই স্টেশনের নাম হলো কবর। ওই স্টেশনটা ভয়ঙ্কর এক স্টেশন, ভয়ঙ্কর এক জায়গা কবর। আমার ভাইয়েরা এবং বোনেরা, এই কবরস্থানে মাইয়েটাকে রেখে, কবরের মধ্যে রেখে কবর দিয়ে আমরা চলে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আব্দা ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কোন মাইয়েটকে কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রেখে যখন তার সঙ্গী সাথীরা চলে আসা শুরু করে, তাকে রেখে আস্তে আস্তে সবাই বাড়ির দিকে ফেরা শুরু করে দিছে। وَإِنَّهُ لَيَسْمَعُ قَرْعَنِ عَلِهِمْ, এখনো তার জনগণ যে চলে যাচ্ছে তাদের পায়ের জুতার শব্দ শোনা যাচ্ছে, এরকম দূরত্বে মানুষ চলে গেছে, এখন তার আশেপাশে আর কেউ নাই, তাকে একাকি কবরের মধ্যে রেখে সবাই চারিদিকে রওনা দিছে। যেই সন্তান সন্ততির জন্য, যেই স্ত্রীর জন্য, যেই মানুষগুলার জন্য এই লোক রাত দিন পরিশ্রম করেছেন, জীবনের সকল শক্তি ব্যয় করেছেন, হালাল হারাম বাঁচেন নাই, নিয়মিত নামাজটা জামাতে আদায় করতে পারেন নাই, নিয়মিত এলেম অর্জনের পিছনে সময় ব্যয় করতে পারেন নাই, আল্লাহর দিনের দাওয়াতের কাজ করতে পারেন নাই, ওই স্ত্রী ওই ছেলে মেয়ে আমাকে আপনাকে ওই অন্ধকার কবরে রেখে আস্তে আস্তে চলে যাওয়া শুরু করবে, সরে যাওয়া শুরু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, এমন সময় ওই ব্যক্তির কবরে দুজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। এই দুজন ফেরেশতা হবে আসওয়াদানে আজরাকানে, দুজন ফেরেশতা হবে কুচকুচে কালো, চোখগুলো হবে নীল বর্ণের, চক্ষুগুলো নীল বর্ণের, বডিটা শরীরটা হবে কালো, কুচকুচে কালো, আফ্রিকার মানুষ দেখছেন না কালো মানুষ, এরকম কালো না খালি আরো কালো। কবরের ভিতরে অন্ধকার, কোনো আলো নাই, অন্ধকার কবরে যেই দুইজন ফেরেশতা আসছেন তারাও কুচকুচে কালো, তাদের শুধু চোখগুলা দেখা যাবে, চোখগুলা নীল বর্ণের, কারণ অন্ধকারের মধ্যে কালো আর সাদা দেখা যায়, যদি জায়গাটাও অন্ধকার মানুষটাও কুচকুচে কালো, কিছু তো দেখা যাবে না, তাহলে দেখা যাবে কি? তাদের চোখগুলা হলো নীল বর্ণের। তাহলে আরো ভয়ঙ্কর, দেখেন কবরে আমার কেউ নাই, একা আমি একজন, একজন শুয়ে আছে, সাধারণ অবস্থায় একটা কবরস্থানের পাশ দিয়ে যখন আপনি আমি রাত্রে যাই তখন কত ভয় পাই, পাই না? এরকম একটা কবরের ভিতরে আমাকে আপনাকে একা সবাই রেখে সবার চলে আসছে, হঠাৎ দুজন ফেরেশতা, যে দুজন ফেরেশতা কুচকুচে কালো নীল চক্ষু, নীল বর্ণের চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর চেহারা দুজন ফেরেশতা এসে গেছেন কবরে। কবরে এসে পাইকানিহি, আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়াই রাখা হয়েছে। দুইজন এসে কয়ে বিয়ে শুয়ে রয়েছ কেন? পাইকানিহি, দুইজনে উঠায় তাকে ধরে বসায়। আল্লাহু আকবার, শোয়া অবস্থা থেকে কি করে কথা বলে না, ঘুমাই গেছে, শোয়ানো থেকে কি করেন, বসাই দেন। বসানোর পরে তার থেকে পরীক্ষা নেওয়া শুরু হয়ে যায়। অন্ধকার কবরে পরীক্ষার হলে, যে হলের ভিতরে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো কোনো দিক থেকে কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন, ওই পরীক্ষার হলে পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রশ্ন কয়টা? তিনটা। মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দিকে পরীক্ষা করে নেবেন। এই তিনটা প্রশ্নের উত্তর রেডি করা একজন মানুষের এক নম্বর কাজ, জমিনে মূল কাজ, রব ঠিক করে নেওয়া যে আমার একমাত্র রব কে, আমার একমাত্র দিন কি, আমার একমাত্র তরিকা পদ্ধতি কার অনুসরণ করব। এই তিনটে জিনিসের প্রশ্ন আল্লাহ পাক কবরের মধ্যে করবে। এখন আপনি আলহামদুলিল্লাহ সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন, উত্তরে বলে দিলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ, উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তুমি কোথায় লেখাপড়া করছিলে, কিভাবে জানলা, কিভাবে বুঝলা, এত সুন্দর করে উত্তর দিয়ে দিলা, এই সুন্দর উত্তরটা তুমি শিখলা কিভাবে? আল্লাহর বান্দা বলবে, তারা তো কিতাব আল্লাহ, আমি তো দুনিয়াতে আল্লাহর কিতাব পড়তাম, আল্লাহর কিতাব জানতাম, যেখানে আল্লাহর কিতাবের আলোচনা হবে শুনতাম, দূর দূরান্তে গিয়ে আল্লাহর কিতাবের আলোচনা শোনার জন্য চলে যেতাম। আল্লাহর কিতাবের সাথে আমার সম্পর্কটা ছিল খুব গভীর। আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি কবরে আসলে এরকম তিনটা প্রশ্ন করা হবে, ওই প্রশ্নগুলোর উত্তর রেডি করার জন্য আমার জীবনের সময়গুলো ব্যয় করেছি, আমার জীবনটাকে এই তিনটা প্রশ্নের উত্তরের সাথে ঢেলে সাজাইছি, এই জন্য আমি এত সুন্দর করে উত্তর দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আমার বান্দা পরীক্ষায় পাশ। সুবহানাল্লাহ। আমার বান্দারের নগদ কয়েকটা পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি কি পুরস্কার দিবে? এক নম্বর পুরস্কার দিয়ে দাও, ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবরটা ছোট, তার কবরটা একেবারে সংকীর্ণ, ছোট্ট একটা কবর, লম্বা সাড়ে তিন হাত, প্রস্থ এক হাত দেড় হাত, এরকম ছোট্ট একটা কবরের ভিতরে আমার বান্দাকে, আমার বান্দিকে রেখে দুনিয়ার মানুষ চলে গেছে। দুনিয়াতে তার বাড়িটা কত বড় ছিল, কত সুন্দর রুম ছিল, কত সুন্দর বাড়িটা সাজাইছে, কিন্তু দুইখানে তার বাড়িটা একেবারে ছোট। আমার বান্দার বাড়িটা এক চোখে যত দূর দেখা যায়, ইয়াফসাহু লাহু মাদ্দা বাসারিহি, এক চোখে যত দূর পর্যন্ত দেখা যায়, আমার বান্দার জন্য কবরটারে তত বড় বানিয়ে দাও। বিশাল কবর বানিয়ে দাও। কোন হাদিসে আসছে, সাবউনা যারাআন ফি সাবঈন, চারিদিকে সত্তর গজ করে লম্বা করে দাও, বড় করে দাও। আবার কোন হাদিসে আসছে, এক চোখে যত দূর দেখা যায়, আমার বান্দার কবরটা এত বড় বিশাল মানে। কবর হয়ে গেছে বিশাল। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাবির লাহু ফীহি, কবরের ভিতরে কোনো আলো নাই, লাইট নাই, বিদ্যুৎ নাই, কোনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কিছু নাই। ওয়া নাবির লাহু ফীহি, আমি আল্লাহর পক্ষ থেকে কবরে বিদ্যুৎ সংযোগ লাগাই দাও। সুবহানাল্লাহ। কবরে আলোর ব্যবস্থা করো, নূরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দাটা এত দামি তাওহীদওয়ালা বান্দা, আমার তাওহীদওয়ালা বান্দা এত দামি, এত মূল্যবান বান্দা, আমার বান্দাটারে দুনিয়ার মানুষ মাটির মধ্যে শোয়াই রেখে চলে গেছে। একটা কোনো বিছানা দে নাই, কিছুই দে নাই, খাট দে নাই, কিছুই দে নাই, আমার বান্দাটারে কবরের মধ্যে মাটির মধ্যে শোয়াই রেখেছে। আফরিশু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের ভিতর থেকে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দাই ফ্লোরের মধ্যে মাটির মধ্যে শোয়ার উপযুক্ত না, আমার এত মূল্যবান দামি বান্দা, তাওহীদের অধিকারী বান্দা, তার জন্য জান্নাতের ভিতর থেকে জান্নাতের বিছানা এনে বিছাই দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা কিরকম? জান্নাতের ভিতরে আছে সুরুরুম মারফুয়া, সুউচ্চ বিভিন্ন ধরনের খাট পালং, ওই খাট পালনের উপরে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বালিশ, এক রকমের দুই রকমের বালিশ না, সোফার বালিশ আলাদা, খাটের বালিশ আলাদা, বিভিন্ন রকমের বালিশ আর বালিশ, শুধু বালিশ না, আরো যত রকমের সামগ্রী তার দরকার, সমগ্র উন্নত মানের সামগ্রী দিয়ে সাজানো। সুবহানাল্লাহ। ওই জান্নাতের বিছানা এখনো আল্লাহর বান্দা জান্নাতে ঢুকে নাই, মাত্র কবরে রওনা দিছে, প্রথম স্টেশন থেকে রওনা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে বলে দিলেন আমার এই বান্দা জান্নাতের মেহমান, জান্নাতের মেহমান, মেহমান রওনা দিছে, কবরের থেকে শুরু হয়েছে তার রওনা, জান্নাতে পৌঁছতে পৌঁছতে আরো হাজার হাজার বছর লাগবে, কিন্তু এখনই তাকে জান্নাতের বিছানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কবরে বসে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছাই দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের লেবাস পরাই দাও। সুবহানাল্লাহ। আমার বান্দাকে দুনিয়ার অল্প দামি সামান্য দামের সামান্য মূল্যের কিছু সাদা কাপড় গায়ে দিয়ে দুনিয়ার মানুষ কবরে রেখে গেছে, কিন্তু আমার এই জান্নাতি মেহমান, আমার এই জান্নাতি মেহমানের জন্য এই কাপড় মানানসই না। এই কম দামের কাপড় গুলো খুলে ফেলে আমার বান্দারে জান্নাতের ভিতর থেকে পোশাকের ব্যবস্থা করে দাও, জান্নাতি পোশাক তার গায়ে লাগায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে পোশাক দেওয়া হয়েছে, জান্নাতে বিছানা দেওয়া হয়েছে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে আমার বান্দার জন্য একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ফায়াতিহি মিন রাওহিয়া ওয়া তিবিহা, আমার বান্দা কবরে শুয়ে থাকবে, কবরে বসে থাকবে, কিন্তু ওই জান্নাতের ভিতর থেকে জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাস তার কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের সুগন্ধি এত বেশি, জান্নাতের থেকে কোন লোক যদি 40 বছরের দূরত্বে যদি থাকে সেই পর্যন্ত জান্নাতের গ্রাম শোনা যায়। সুবহানাল্লাহ। এত বেশি জান্নাতের গ্রাম। আল্লাহ পাক বলবেন জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা সংযোগ করে দাও, যাতে কবরে বসে জান্নাতের গ্রাম, জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাস লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবং বোনেরা, তাহলে এই পুরস্কারগুলো লাভ করতে হলে কি করা দরকার? ইমানটা বিশুদ্ধ করা দরকার, তাওহীদি ইমান দরকার, শিরক মুক্ত ইমান দরকার, কুফর মুক্ত ইমান দরকার, বিদআত মুক্ত ইমান দরকার, যেই ইমান দিয়ে এই পুরস্কারগুলো লাভ করা যাবে। এরপরে ফেরেশতারা বলবেন, নাম আল্লাহর বান্দা ঘুমায় থাকো কবরের ভিতরে, জান্নাতের বিছানা এসে গেছে, জান্নাতের লেবাস এসে গেছে, জান্নাতের দিকে দরজা খোলা হয়ে গেছে, এবার তুমি সুন্দর করে ঘুমাও। আল্লাহর বান্দা কয়, আমি ঘুমাবো না, আরজিউ ইলা আহলি, আমি একটু বাড়ি যেতে চাই, আমার পরিবারের কাছে যেতে চাই, আল্লাহ আমি একটু বাড়ির যাব, আমি শুয়ে থাকবো না। বাড়ির তোমার কি? বাড়িতে হলো আমার আহালেরা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার জন্য কান্নাকাটি করে, আমার জন্য চিন্তা করে, পেরেশানির মধ্যে আছে, আমি একটু বাড়িতে গিয়ে খবর দিয়ে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করে দিছে। এই খবরগুলো যদি আমার পরিবারের লোকেরা জানতে পারে, আমার পরিবারের লোকেরা আমার জন্য আর চিন্তা করবে না, আমি একটু বাড়িতে গিয়ে আমার পরিবারকে এই খবরটা দিয়ে আসি। ফেরেশতারা বলবেন, নাম কানা উমাতিল আরুস, এই কবরের থেকে আর বের হয়ে দুনিয়াতে যাওয়া যায় না, আহলের কাছে আর যাওয়া যায় না, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার পর্যন্ত তুমি এই কবরের ভিতরে আরামের সাথে নববরের মত, নববধূর মত তুমি শুয়ে থাকো। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, সামান্য একটু ঘুমের জন্য ফজরের নামাজের জামাত পাই না, সামান্য ঘুমের জন্য ফজরের সময় উঠি না, এমন ঘুম কবরের মধ্যে আল্লাহ ব্যবস্থা করবেন, একেবারে ইসরাফিলের সিংহে ফুৎকার পর্যন্ত হাজার হাজার বছর ধরে ঘুমাইবেন। ঘুমের কি অভাব হবে সময়? আর কোথায় ঘুমাবো? জান্নাতের বিছানায়, জান্নাতের পোশাক পরে, জান্নাতের বাতাসের ভিতরে, জান্নাতের সুগন্ধির ভিতরে ঘুমাই থাকবেন। অথচ ওই জান্নাতের হারাম করে দিচ্ছি আমরা সকালবেলা সামান্য একটু ঘুমের জন্য। যে মুমিনের অন্তরে সেই জান্নাতের প্রত্যাশা থাকবে, এই নিয়ামতের ধারণা থাকবে, এই মুমিনের কাছে দুনিয়ার ঘুম, দুনিয়ার আরাম আয়েস তুচ্ছ হয়ে যাবে। এখন আল্লাহ না করুক উত্তর দিতে পারলেন না, ফেরেশতারা কইল, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আপনি কইলেন, লা আদরি লা আদরি লা আদরি, আরে আমি তো জানি না, জানি না, এটা তো আমার জানা নাই, আমি তো এটা শিখি নাই, আমি তো এটা বুঝি নাই। যদি এই অবস্থা হয়, ফেরেশতারা বলবেন, কি ব্যাপার, আলা তালাইতা ওয়ালা দারাইতা, আহারে তুমি জানলা না কেন? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত নবী রাসূল পাঠাইলেন, এত আসমানে কিতাব পাঠাইলেন, তুমি কি আল্লাহর কিতাবগুলো কোনোদিন পড়ো নাই? তুমি কি কোনোদিন এই সকল নবী রাসূলের দাওয়াতে কথাগুলো শুনো নাই? জানলা না কেন, বুঝলা না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই মুশরিক, এই কাফের, এই তাওহীদবিহীন জীবন যাপনকারী লোকটার জন্য কিছু নগদ শাস্তির ব্যবস্থা করে দাও। প্রথম শাস্তি হলো এলতাইমি আলাইহি, এই লোকটাকে যে কবরে দাপন করা হয়েছে, কবরটা তো অনেক বড় হয়ে গেছে, আমার জমিনের এতটুকু জায়গা দখল করে রাখার অধিকার তার নাই, আমার জমিনের ভিতরে তাকে যে কবরটা দেওয়া হয়েছে এই কবরের জায়গাটা দখল করার অধিকার তার নাই। এলতাইমি আলাইহে, কবরটাকে সংকুচিত করে দাও, কবরটাকে আরো ছোট বানিয়ে দাও। ফেরেশতারা এমন জোরে কবরটাকে চাপ দিবেন, এমন জোরে সংকীর্ণ করে দিবেন, ফাতাখতালিকু আদলাউহু, তার এই পাজর এই পাজরের ভিতরে ঢুকে যাবে, এই পাজর এই পাজরের ভিতরে ঢুকে যাবে, এভাবে চতুর্দিক থেকে কবরটাকে চেপে দক্তাতুল কবর, কবরের চাপ দিয়ে কবরটাকে সংকীর্ণ বানায় দেওয়া হবে। এমন সংকীর্ণ আল্লাহর বান্দা এদিকেও নড়তে পারে না, এদিকেও নড়তে পারে না, এই পাজর এই পাজরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ পাক প্রথমেই বলবেন কবরটাকে সংকুচিত করে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই লোকটাকে দুনিয়ার মানুষ তিনটা কাপড় দিয়ে কবরের মধ্যে রেখেছে। এই লোকের ভিতরে তাওহীদ ছিল না, ঈমান ছিল না, এই লোক এই তিন কাপড়ের অধিকারীও হতে পারে না। এই কাপড় গুলা খুলে ফেল, এই কাপড় গুলা খুলে আলবিসুহু মিনান নার, জাহান্নামের লেবাস জাহান্নামের পোশাক এনে দাও, নাউযুবিল্লাহ, জাহান্নামের লেবাস পরাই দাও। ওয়া আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছাই দাও। আর কি করবা? وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى النَّارِ, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, যাতে পায়াতিহি মিন সামুমিহা ওয়া হাররিহা, জাহান্নামের বিষাক্ততা জাহান্নামের উষ্ণতা তার কবরের ভিতরে আসতে থাকে, নাউযুবিল্লাহ, জাহান্নামের দিকে তার কবরের সংযোগ করে দাও। এতটুকুর বদ্ধ সেবাবদ্ধ না। ওই দুজন ফেরেশতা, যেই দুজন ফেরেশতা কবরে এসেছেন, মাআহু মিরজাবাতুন মিন হাদীদিন, কোন হাদিসে এসেছে বিমাতারিকা মিন হাদীদিন, তাদের হাতের ভিতরে বিশাল একটা হাতুড়ি থাকবে। এই হাতুড়ি এমন ধরনের হাতুড়ি, লাউ দুরিবা বিহা আলা জাবালিন লাসারা তুরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাতুড়ি দিয়ে যদি কোন বিশাল একটা পাহাড়ের উপরে, পাথরের পাহাড়ের উপরে যদি আঘাত করা হয়, পাথরের পাহাড়টাও চূর্ণ বিচূর্ণ হয়ে বালুতে রূপান্তর হয়ে যায়। এরকম হাতুড়ি দিয়ে তার মাথায় একের পর এক আঘাত করা হবে, আঘাত করা হবে, আবার একত্রিত হবে, আবার আঘাত করা হবে, আবার একত্রিত হবে। এভাবে ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গায় ফুৎকার দেওয়া পর্যন্ত চলতে থাকবে, নাউযুবিল্লাহ। আযাবুল কবর ভয়ঙ্কর, কঠিন আযাব। আল্লাহ পাক আমাদেরকে আযাবে কবর থেকে হেফাজত করুন। কে দোয়া করবেন না? আমার ভাইরা এবং বোনেরা এভাবে কবরের মধ্যে অবস্থান করতে থাকবেন। এরপরে একদিন হঠাৎ করে শিঙ্গে ফুৎকার শুরু হয়ে যাবে। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ الله رب العالمين বলেন শিঙ্গে ফুৎকার দেওয়া হবে। ফুৎকারের সাথে সাথে আসমান আর জমিনে যত মাখলুক আছে সবাই বেহোশ হয়ে যাবে, শুধু আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া। প্রথম পুৎকারে সমস্ত মানুষ বেহোশ হয়ে যাবে, প্রথম পুৎকারে ভীতির সঞ্চার হবে, তারপরে বেহোশ হয়ে যাবে, তারপরে পুৎকারে কিয়ামায়ান জরুর, মানুষ সব কবরের ভিতরে উঠে দাঁড়ানো শুরু করে দেবে। এক এক পুৎকারের মাঝখানে ৪০ বছরের ব্যবধান থাকবে, আখেরাতের ৪০ বছর, এরকম বিশাল সময় শুধু এই পুৎকারের মধ্য দিয়ে চলে যাবে। তারপরে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا জমিনের কম্পনে জমিনের ভিতর থেকে সব জিনিস বের হয়ে যাবে। একজন মানুষ জমিনের ভিতরে থাকা সম্ভব হবে না, সব উঠে দাঁড়ায় যাবে। ওই দিনের নামটাই হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। সেদিন কোনো বসে থাকা লোক নাই, সব কিয়াম অবস্থা, দাঁড়ানো অবস্থায় মানুষ। কিয়ামতের ময়দানে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিবে, এদিকে একবার নেশাগ্রস্ত লোকের মতো দৌড়ায়, এদিকে দৌড়ায়, এদিকে দৌড়ায়। কিয়ামতের ময়দানটা একটা আযাবের ময়দান। ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, কিয়ামতের ময়দানের চতুর্দিকটা জাহান্নাম দিয়ে বেষ্টন করে রাখা হবে। কোন লোক যদি পালানোর চেষ্টা করে, কোন লোক যদি মনে করে আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে আইনাল মাফার, আজকে পালানোর জায়গা কোথায়। কোন লোক যদি মনে করে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে জায়গা হবে কোথায়, জাহান্নামে। যেদিকে পালাবে সেদিকে জাহান্নাম, যেদিকে পালাবে সেদিকে জাহান্নাম। জাহান্নামের উষ্ণতা, জাহান্নামের গরম কিয়ামতের ময়দানে আসতে থাকবে। আবার সূর্য চলে আসবে মাথার উপরে, সূর্যের গরম, জাহান্নামের গরম, দুই দিকের গরমে প্রত্যেকটা মানুষ তার অপরাধের মাত্র অনুযায়ী, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ডুবে যাবে। ভয়ঙ্কর এক কিয়ামতের ময়দান চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হিসাব শুরু করে দিবেন, প্রত্যেকের হাতে আমলনামা দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলকে ওজন করা শুরু হবে মিজানের মধ্যে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের সামনে দাঁড়ানো, উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের পানি পান করাইতেছেন। কিছু মানুষ দৌড়ায় দৌড়ায় যেতে থাকবে হাউজের দিকে, ফেরেশতারা বাধা দিবেন যাওয়া যাবে না। কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হাউলাই উম্মতি, এরা তো আমার উম্মত, ছেড়ে দাও এদেরকে। ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, আপনি জানেন না এরা আপনার পরে দুনিয়াতে অনেক বেদাত তৈরি করছে, নতুন নতুন আকাইদা বানাইছে, নতুন নতুন আমল বানাইছে, নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, এ কারণে এরা আপনার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সিরাত রেখেছেন, জাহান্নামের উপরে একটা সেতু বানিয়ে রেখেছেন, যে সেতুর নাম হলো সিরাত। আল্লাহ পাক বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এই এমন এক সেতু বানিয়ে রেখেছি প্রত্যেককে এই সেতু পার হওয়া লাগবে, এই সেতু পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এই সেতুর নিচে হলো জাহান্নাম, বাস এই সেতু যদি পার হওয়া না যায় তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে। জাহান্নাম এক ভয়ঙ্কর জায়গা, কঠিন এক জায়গার নাম জাহান্নাম, যেটার জ্বালানি হলো কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেটার জ্বালানি হলো মানুষ আর পাথর। পাথরটা দেওয়া হবে, এটার জ্বালানি উত্তপ্ততা, এটার প্রখরতা বাড়ানোর জন্য। মানে আমরা যেমন আগুনের ভিতরে কাঠ দিই, তুষ দিই, বিভিন্ন কিছু দিয়ে আগুন বাড়ায়, মাত্রা বাড়ায়, জাহান্নামের মাত্রা এইভাবে বাড়ানো হবে। এই জাহান্নামের ভিতরে বিভিন্ন রকমের আজাব আর আজাব, আজাব আর আজাব, আর ওই পারে পার হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। যেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়ে রাব্বুল আলামিন ভরপুর করে রেখেছেন। কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এই জাহান্নামের বর্ণনা এবং জান্নাতের নিয়ামত রাজির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওই জান্নাতের ভিতরে গেলেই আল্লাহর দিদার রুইয়াতুল্লাহ সম্ভব হবে। সুবহানাল্লাহ, এই সবগুলো মিলিয়ে হলো আখেরাতের জিন্দেগি, আখেরাতের হায়াত। আমার ভাইরা এবং বোনেরা, আজকে আর আলোচনা দীর্ঘায়িত করবো না, তো মূল যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, জান্নাত জাহান্নাম পুলসারাত, তারপরে আখেরাতে সব বর্ণনা বিস্তারিত দেওয়া হয়নি, শুধুমাত্র মৌলিক জিনিসগুলো, যে এই জিনিসগুলো নিয়ে আখেরাত, এই জিনিসগুলো আমাদের সামনে আছে, সুতরাং এগুলোর জন্য আমাদের প্রস্তুতি দরকার। এজন্য প্রস্তুতি কি? প্রস্তুতি হলো আমরা আমাদের ইমানটাকে শিরিক মুক্ত তাওহিদি ইমান গঠন করি, আমলগুলোকে বেদাত মুক্ত সুন্নতের আলোকে সুন্নতি আমল গঠন করে। এই প্রস্তুতি যদি নিতে পারি, এই প্রস্তুতি যদি ভালোভাবে প্রিপারেশন হয়, তাহলে ইনশাআল্লাহ আখেরাতের এই কঠিন কঠিন ঘাটিগুলো আমাদের জন্য আল্লাহ পাক সহজ করে দিবেন। আল্লাহ পাক এই সকল আযাব থেকে আল্লাহ পাক বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকিন তাদেরকে আমি এই সব কঠিন আযাব থেকে তাদেরকে আমি রক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদে ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার হায়াতের মধ্যে থেকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আযাবে কবর, আযাবে নার, আযাবে হাশর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। آمين يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك و